الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ جَهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না, তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্যক জ্ঞাত। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতঃপর তোমরা তাঁর কাঁধে বিচরণ করো এবং তাঁর দেয়া রিজিক আহার করো, তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে। তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতঃপর কাঁপতে থাকবে, না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি। তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি, পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহই তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয় দেখেন। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بل لجوا في عتو ونفور রহমান আল্লাহ ব্যতীত তোমাদের কোন সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা বিভ্রান্তিতে পতিত আছে। তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে? বরং তারা অবাধ্যতা ও বিমুখতা ডুবে রয়েছে। أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে, না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলুন,